বর্ণনা দিয়ে মাধ্যমে একটা আলোচনা বলতে তাদের প্রধান অনুযায়ী সেবন বলে মাল যেরকম আসবাবপত্র আছে এইগুলি তারা কিনে আমার দাবি কি আর ছোড়া কানে তিনি তারা পাইছে কি হিসেবে মিরাস হিসেবে তো কাসামা তানা কাসামা হু হুনা আরে তানা হু তা এর তো ভুল আছে আমার তো তা আছে ভাই তাদের হাতে কিছু সম্পদ আছে এটা জমিন না যে আসবাবপত্র এটা তারা কে ভাই ওয়ারেন্টার বলে আসামু তৎসিনকালের কাজী উসকু কি কৌলিহি জামিয়ান মানে তামাম কি কৌল নেই অর্থাৎ আইমের চল থাকে কিন্তু আইমের রুদ্ধি বাইনের কোনো প্রয়োজন নাই শুধু মিরাসে তারা উত্তরাধিকার হিসাবে তারা মিরাজ পাইছে এই কথা বলার সাথে কাজে কি হয়ে যাবে তখন দেখে এক আগার দাবি করে ফির আকার অন্য মিস্তরুহ দাবি কিয়া উনুনে জমিন কে সরকার দাবি করেছে ঢাকি যে উনুনে খরিদ কার লিয়া উসকো তকসিম করেগা উসকে অন্যকে জমিয়া তাহলে কাজে তকসিম করে তাদের কাছে যদি আকার কিন্তু আকারটা তাদের হাতে আসে কি হিসেবে মিরাজ হিসেবে নয় কে খুলি দেয় সূত্রে আগে তো আসলে কি হিসেবে মিরাজ সূত্রে এই জন্য আসছে কি হিসেবে খুলি দেয় সূত্রে তাহলে কাজে কি করবো তকসিম করবো তাদের হ্যাঁ হ্যাঁ তাদের দখল থাকা এবং একটা করা যে আমি তো তাদের দখল আছে মৃত্যুতের জন্য একটা করা তার কি স্বীকার করা এটা নিদর্শন করে ভাই ভারতের সত্য দাবার মধ্যে যিনি আর দলিল তাদের দখল থাকে দলিল মৃত্যু অলা মোনাজা আর কোন মনাজে নিয়ম কেলে তাদের দুদিন কেউ নাই সবাইকে একমত তাদের বিরুদ্ধে কেউ কি দাবি করতেছে না যে তারা পাবে না এ কথার দাবিদার কেউ করতে না প্রত্যেকই দাবিদার যে আমরা ভরণা মারা গেছে ভরণার পক্ষ থেকে আমরা মেরে সত্যি জমিয়ে মারি গেছি আপনি বৈধই আমাদেরকে পাঠানো আমাদের মনসুরের মৌরুষ তিনি যে সমস্ত সাই এক স্থান থেকে আর স্থানে স্থানান্তরিত হইত আকারে মুস্তারা যেরকম আকারে মুস্তারা মন কুলে মহরসের মধ্যে যিনি তাদের কথা অনুযায়ী জিনিস দিব বাছনা করে দিবে তদ্রুপ মিরাজের মধ্যেও মিরাজ আকারের মধ্যেও তাদের কথা অনুযায়ী বাছনা করে দিবে তিনি কেন তারা দখলের মধ্যে মৃত্যু হতে ধরি তারা একবার করতেছে এটা সত্যতার উপর প্রমাণ করে তাদের বিরুদ্ধে বাটি কোনো তারা উপস্থিত আছে তারাই শুধু তাদের মধ্যে হুকুমটা হুকুম কি হবে না তাদের ফয়সালা করার কারণে তারা মাহরুম হবে না, অর্থ যে যারা আছে তারা পাইছে, ওই ব্যক্তিতে দাবি করে সে ব্যক্তি হবে। একটা হুকুম আলাল বাজি না, বিল বাজি না, হুকুম বিল একটা, ঠিক আছে, হুকুম বিল বাজি না, হুকুম বিল একটা, হুকুম বিল বাজানোর মধ্যে কি হয় আর মুতাদি হয়, আর হুকুম বিল একটার মধ্যে কি হয় মুতা, এই হুকুম বিল বাজি না, এটা কি হয় তার কোন অংশীদার নাই, বুঝছে না, মুতাদ্দি হবে, আর হুকুম বিলাকরা সেটা কি হবে না, আর যদি দাবি করেছে এর নিকাশ থেকে মাত্র হবে। আরে কিসমতটা কারো হয়েছিল, বাটলটা কারো হইতেছে, মাই তোর হইতেছে না, ওই যে তোরটা তুই মোকাবিলা লাগবে কি কিসমতের পূর্ব পর্যন্ত ইয়া তরকাটা বাকি থাকবে, কার মাই কার কার মিলকতের মাইয়েতে মিলকতে তরকা তরকা বাকি রাখেগা, মাইয়ের কি মিলকত কাবল কিসমত তার মিলকত যদি বাকি না থাকে তার ওসিয়ত কিভাবে না হয়েছে, তার মিলকত যদি বাকি না তার ব্যাংক কিভাবে পরিশোধ হবে, তার মিলকত যদি বাকি না কাফন দাফন করতে সে মারা যাওয়ার পরে তারা অংশীদার অংশ নেওয়ার আগে বাচ্চা বাচ্চা হয়েছে, মায়েতে উচিত হয়ে গেছে যে এই মাইতে উচিত হয়ে গেছে কি এত অংশ নিজ কার জন্য অমুক ব্যক্তি হইল, এই বাদ দিয়ে নিজ কি পেয়ে অমুক এরপরে যখন বাচ্চা হয়েছে বাচ্চার মধ্যেও না কি হবে উচিত না হইল, আপনার কিসমত বাটোলার আগে মাইয়েতে মারা যাওয়ার পরে কি একটা বান্দি করে একটা কি হয়েছে ভাই বাচ্চা হয়েছে, বাচ্চার মধ্যে কি তার উচিত কি হবে না, যতটুকু উচিত কি হাত তালো হাজার দেওয়া তো যাদ কাগজ পয়সা হবে যাদ মানে মন্ত্র গান্ধব চিনি তান বুঝো বসাই হোক না তে যোগা মাইয়েতকে উচিত কি হোক যাদ গান্ধব পরিশোধ করা যাবে اذا كان كذا لم يت كان كذا كذا بل اکلو لیسا کی حجت دلائی بس ان کا اقرار حجت نہیں ہے اس میت پر تادر اقرار تھا کیوں بنا دلیل ہو بنا خدا بندر بنا بینا بہت ضروری بینا بینے میں تو اس پر بینا کیلے تلے مائیتے کھکے مائیتے مونسینا مائیتے کھکے تکا انکار باؤں دیتے سے بھائی لہذا تار کھکے মাইতে পক্ষ থেকে এনকার বলছে সে মারা যায় নাই তাহলে এমন অবস্থায় বাইনা দলিল দিয়ে প্রমাণ করতে হবে সে যে মারা গেছে ও মুফিদুন বুঝছে না আগে বুঝছে না যে ভালাই বুঝলে বাইনা কোনো ফায়দা একমাত্র বাইনা কোনো লাভ হবে না এ নম্বর বুঝলে মুফিদ কেন লেয়ানাল বাদর বলছ ইয়ান্তাসিবু খসমান আনিল بعد والا سال سے یہ قائم ہوگا خصم مورس کی جانب سے مورس کے در ایک بار مورس مئید مئید ہے کو کہتے کیا یہ ایدون والا سال کی ہوگے مطبع علی ہوگے مئید ہے کو کہتے کیا وارس دارتے کیا ایک دنی کی ہوگے بھائی لائم تنی و داری علی اقرار ہی منتنی نیے خصم ہونا اپنے اقرار کو جیسے کیا اقرار کو سنا کہ قادر کسی آیا ورسا جائے یہ تار اقرار کو را اگم گنا ممنون آ کی خصم ہو اقرار کو جاؤ شکی ہوئی جب رہے مدہ رہے ہوئی جب رہے اقرار کو رہے سے مدہ ہی نا پر سے ऐसे में मुद्दा ही लो ऐसे में क्यों लो मुद्दा लो कमा बिल वारस अल उसील मुकिल बिदेन कहाँ के वारस है शे के शिकार कुछ से जे महिते की रुके जाएंगे अब तो वो उसी है जो व्यक्ति ने उसी में नहीं देखे शिकार कुछ से तार रुके जाएंगे पहले मतलब उस टाइम शे वारस ही चाहे সে মুদ্রাই না আন্দাই না সে এক কথা সে মুদ্রা লাইল না সে কিল তাহলে ওসি সে মুকিল হইল যে যেরকম যে হ্যাঁ আমার ওসি করে গেছে এই জায়গাটা তার নাবালক ছেলের জন্য অথবা ওসি হোক কারে কাও যারা এই ওসিতে দায়িত্ব দিয়ে গেছে তাকে কি বলা হয় ওসি ওসিও বলতে যে সে শেয়ার করছে দেয় নি তদ্রু একজন ওয়ারেসে কি করছে শেয়ার করছে দেয় নি আমি কাজী কোটিকে সে বলল এ কথা যে হ্যাঁ আমি তো ওয়ারিসদার বটে কিন্তু মালি আমার পিতা দেন ছিল ওসি বলল যে না দেন ছিল তাহলে এইসবে সে মুদ্রাই হইল মুদ্রা রইল ওসি হিসাবে মাইজেতের পক্ষ থেকে সে ওসি তাফেজ করবে এই যে মুদ্রাই না আবার সে কি হলো দেন একটা করলো এইভাবে সে কি হইল না মুদ্রালয় তাহলে একই ব্যক্তি মুদ্রা এবং মুদ্রালয় হয়েছি নি অর্থ কি যে ব্যক্তি দেন ভাবনা সে ব্যক্তি বললো যে তুমি তো একটা করছো যে তোমার পিতার কাছে আমি দেন ভাবনা কাজের কঠিন গিয়ে তুমি কইল চিনি কে বলল যে দেন পাওনা সে বলল কাকে ওয়ারেন্টার যে ব্যক্তি একটা করেছে তাকে বলল তুমি কাজের কোটি গেছিলাম তুমি একথা বলল যে হ্যাঁ আমি কি পাওনা আছে তাহলে পাওনা আছে এসে সে মাইদের পক্ষ থেকে খসম হইল না মুদ্রা রইল না আবার সে কইল মুদ্রা এইল একই ব্যক্তি মুদ্রাই মুদ্রা এলাই হওয়ার কোনো অসুবিধা ওয়ারেস হিসাবে সে তার মিরাসের দাবি ধরিল না আর মিরাসের উপরে সে কি করল ভাই দায়ন আছে দায়িত্ব কার উপর আসবে ওয়ারেন্টার উপর না আরে ওয়ারেন্টার মধ্যে একজন হইল যে আমার পিতা মারা গেছে তার কাছে মানুষ এত লাখ টাকা সে শিকার করছে শিকার করার পরে সে কার কাছে শিকার করলেন যে ব্যক্তি দায়ন করল তার কাছে না ہرکشن کما بھی وارس آبل وسیع مقرب الدین دونوں شخص تعلق نا جی جی ایک کر دین کو سکڑا وسیع ایک کر دین کو سکڑا رہے بھائی وارس یہ کا کر ذرا دین کو اپنا تار کر سے ہم کوڑ گیا بول لو جی نا ہم مائی تر بول رہے کیا سرے بھائی دین کو اپنا سے کیا بول لو وارس اور وسیع وسیع پہلے ایک جب شرکی لو خسوئی لو نا کیا ایک جب شرکی لو خسوئی فن یہ کل بننا پاس قبول کیا جائے اس کے بننا کو الگ ہی اس نے کس اس پر ماں اقرار کی کیا اقرار کر سکتے ہو جنی تار بہنا کی ہو میرے بھائی نبی کو ہو پہلے جو ویلو نا کہ بولو بہنا دار کو مفید نہ کہنا بہنا دار کیا تر بھائی مفید شان فلاں یہ ویدو گئی جنی ممکن نہیں لہذا بہنا دار کو لاب نہیں یہ جواب دیسی کہ اللہ پکو تھا کیا کہ سارے اور جو منکول ہے کو تھا کچھ سے منکول ہے مجھے ایک پر کرے تو چل بے بہنے کنو کلو جن نائی ایک پر مجھے ایک مت کے تینو دن باکر من منکول باکر من جانا بیل قسمت نوکر بیل حاجر بیل باکر من کیوں کہ باکرہ کرنے میں کیا شرکت کرنا نظر کرتے حاجت ادھر کھانتے ہیں کادی کے لوگ کو جا جے حفاظت کرتے ہوئے سادی کے لوگ کو جا جنہیں باٹھو جیر میں شاہی منکلان میں جے ایک پر اندر کی ہوئے کادی کی گئے باٹھو رہا کرے شاہی منکلان تو جی جے گلے کے ستھان ان کے جو اے شمس تو جنہیں سے میں جو وارسہ دابی کر لو جا ہمیں اوہ مو بکتن بھی ہے شے مارا گئے اس لیے حفاظت نظرن للحاجت نظر کرتے حاجت الى الحفاظت کے اطراف انہیں حفاظت تب کیا سری بھائی رجل نفسی اما لاکر محسن بی نفسی ہی چلا بھارا زمین یا کیا محفوظ ہے بی نفسی ہی شیش ہنگل کی تو بی ذاتی شیش ہنگل کی تو تاکہ کیا حفاظت پر جان بارنا ایک نیانن منکل مضمون علا ما وقع بھیت شاہ منکر دا جو دی دار ہاتھے چلے جائے اکھنے جو دی کنو حلق ہوئے جائے تو یہ کیا ہوئے شہد ہوئی میں نے کیا ہوئے شاہ منکر دا جو دی دار کتے دار ہاتھے چلے جائے شہد زامن دار ہوتا جو کنو جو حلق ہوئے جائے تو یہ تارکی جو بے دی جو بے اگر میں منکر مضمون یا اوکے یہ منکر مضمون ہے دنی اللہ من وقع بھی اوپر شخص کے جو واقع ہے وہ جس کے دخل میں ہو جہاں دخلے گئے شیطان کیا ہے سامنے میں فلا کذالک فی آقار اندہو ایسا ہے کہ آقار کے اندر نہیں ہے ساوین کی لوگ دیکھ رہے بھائی آقار میں دیکھ رہے بھائی یا دار دخلے گئے شیئے مضمون ہے نیا آر شائع منکولا دار حتہ دے شیئے کی ہوئے زامن ہوئے جو جائے ایتنی نے بینیو لیا لہذا شاہ منکلر پہ قیاس کرا آکر کے قیاس کرا ٹھیک نہ ہاں شاہ منکلر میں دے شدو اکرہ دارا کی کر بے کادی پاٹر رو گئی دی بے بھائی نہ کن پڑے جو نائی کن نہ لگیا یہ تو کوئی تنسی جواب دیتے سے قیاس کر سے کے کار بے آکر رو گئی منکلر پہ منکولر من کے کیا دیر بھائی مضمون زامن ہوئی آپ زمین میں دے زامن کو روپے جن نہیں لہذا کیاس کا کی خوشی نہ زمین کے کار بھائی کیاس کرا شاہ منکولر بھائی کیاس کرا کیاس سے جوئے جائے چھوٹی ہے بھائی نہیں لاغمان ٹھیکا تو شاہ جانے بودی شروع جی لاغمان آگے جی برکتا ولو ایک جاؤ کے جائے فاری آنا ہمیس کرو کس کرتا بھائی نہیں یہ تاریخ مسئلہ ہی دیسے دیچو مسئلہ جو اکتر دینے شدو شاہ منکولر کو تبا شاہ منکولر میں جدو میراس ہوئی وارد دار এমন সমস্যার বেলা বাজি না কি করবো খণ্ডন করে দিবি। কেন দুইটার মধ্যে বেশকম আছে, সায় মঙ্কুলের মধ্যে হেফাজতের প্রয়োজন আছে, জমিনের মধ্যে হেফাজতের প্রয়োজন নাই। সায় মঙ্কুলা যার হাতে যায় সে জামিন হয়, জমিন কারো কে জামিন হয় না। তাহলে এত দুইটা এক করিল ভিন্ন, লেহাজা সায় মঙ্কুলাকে আকারকে ক্যাশ করা ঠিক হয়েছে, এই জন্য কার জব দিছে থাকবে যদি তকসিম না করা হয়, আর জমিটা তকসিম করলে ভাবজনই কেন তাহলে জমিটা কার হাতে চলে যাবে, মোস্তারা চলে যাবে না। কি কাজা লগাইল আর জমিন যদি বাইরের হাতে থাকতো এমন অবস্থায় কাজে ফয়সালা করতো কার জন্য, মশাল যদি কাজা লগাই এখানে জমিন যদি তারা বন্টন করুক না করুক জমিন কার হাতে চলে যাবে, মশাল হাতে চলে যাবে না। তাহলে কাজা লগাই না, আর মিরাসের মধ্যে হয় কাজা লগাই কেমনে কার হয়ে ফয়সালা করতেছে, মহরাসের রূপে মহরাজ কে عرض ادعاها الرجلان واقام البينة ان في ايديهما واراد القسمة لم يقسمها حتى يقيم البينة انها لهما لاحتمال ان تكون بغيرهما، ثم قيل هو قول ابي حنيفة خاصة وقيل هو قول الكل وهو الاصح، لان قسمة الحفظ في العقار غير محتاج اليه، وقسمة الملك تفتقر الى قيام ولا ملك فامتنع الجواز. দাবি করছে কি রে ভাই মিলকিয়তে, এই কোথাও উল্লেখ করে নাই তারা কি মালিক হয়েছে মিরাজ সূত্রে না খরিদার সূত্রে, দাবি কে মিলকিয়ত কে নিজ কিরকিয়া কেসে অন্তকাল হওয়া পুনরের পাশ তাদের কাছে কীভাবে আসলো, মিরাজ হিসাবে না খুলে যায় অর্থাৎ কিনন হিসাবে সে আসাম বাড়ি নাম কাজে তাদের মধ্যে কি কী হয়ে যাব পাঠানো যেন লাই যাবে কিসমতে, কেউ কে কিসমত নিয়ে কাজ আলো কাই নেই লাই যাবে কিসমতে কাজ আলো কাই যা গ্যারের ব্যক্তি হইল না অত ফয়সালা কারুর বইল জানাও মা কারু বিলুকে কি গাইনি তোকে নি একবার কি আমি কিতকা গাইছি সে কি কইছে কোন দেখাই না মানি কইছি আমি এর সুত লইছি অত কোন জায়গা কোন কথা বলছে তোকে একবার নাই যে আমি কিতকা তুমি গাইছি হ্যাঁ সাইবেন দেখতে ভাই কেন করে শুধু মিলকিয়তের দাবি করছে, কেন তো মিলকিয়তের দাবি করছে কি যাবে মিরাজ হিসাবে একটা ইহা তো শুধু মিলকিয়তের দাবি করছে কোন কাজিয়তের দ্বারা মালিক হয়েছে মিরাজ সূত্র মালিক হয়েছে না খরিদার সূত্র মালিক হয়েছে এটা কোনো বায়া করে না, তাহলে মিলকিয়তের গাইরের তো ইয়া পয়সা তো গাইর রইল না গাইরের অমুকের মালিক আমরা এখন মালিকদার হয়েছি তাহলে পয়সাটা কি তো গাইরের হইল তারা দাবি করছে আমরা মিরাজ সূত্র মালিক হয়েছে, তাহলে মিরাজ সূত্রের যে ব্যক্তি জমিনের মালিক হয়েছে সে কি মারা গেছে না গেছে তুমি প্রমাণ করতে হবে না, yang tinggi yang nak ego tak pun sudah permali di sini juga sih. Amra ini tak kalah mali. Kalau dia tuan pun amra kita minat sudah permali di sini nak. Kalau dia sudah permali di sini. Jadi rumah itu kita orang permali di sini. Boleh. Ini fasal lagi. Tak akan satu itu. Ia kasar orang kayu itu. Al kasar orang kayu itu kita kerja bayar atau kerja. Kasar orang kayu itu mana bayar kerja kerja. Kala hadi rawat kita berus. Ia rawat ini kita berus maksudnya kita berus kisah rawat. Jadi ekor kalau kasar tinggi kita berus. Jadi, na kilo tak sungguh lebar terus. Jangan sugi, jangan sugi lebaran kita dua jam lebaran, maksudnya jangan sugi lebaran kita berapa tahun sebab? Jika kaya lebaran tuai, maksudnya lebaran. Bagi jangan sugi, hari ini dah hari jualan. Ekor tu minat tapi kerusi dibit. Wah akamal begini nata, dan banyak orang kaya yang kaya anhala fikir. Hari ini tu minat, umur jangan berkulas. Tada. Jika terlebih, dari jika sedikit mukti, zaminnya, evang evra, banyak kain kursi, jadi dua-dua berkurir dunia. Wah arad arad arus kisah. Jadi, ubi jenah tadi kiri, buat baru baru kelam mukti. Lakshya, kor. Jika saya dalam dunia ini, jadi jenah dari jika sedikit zaminnya. Emang banyak nak kain kerja, zaman dia ubi jenis tak boleh hasil. Emang ubi jenis macam mana kerja itu sih? Emang terus sekali toksin korban, hatta juga mian banyak. Ya tu ke kain kerja banyak. Kira berat? Jamai sulit. Anna lahuma deh, jemala antar kau ni kaya dina. Anna lahuma taki ke buat zamin, undunu kiri he. Sini, ya tara ayuk banyak nanti anna lahuma. Jadi zamin tadil, jadi malik, jadi orang tak bayar nak kaya nak korbe, atau menjadi kaji bocahlah, korbe. Kenapa? Ya, cuma lah tak kuno kena. Ia sembah bahasa, ini zamin dia abadone. Tapi kita boleh bagi korai, ada korai. Zamin malik tarah tu jadi mana? Bocah baru zamin malik kau jadon, siapa jadi sega? Tar khusyukur naik, tar khusyukur naik. Tuan tahu zaman ini ke? Orde setahun tu jelas ke 20 tahun tu ya. Kalau ini jual tu amala, ini jual untuk bantuan perasan. Jadi, kalau emas tu mustahil. Jadi, jual untuk bayar nak kain nak kerbau atau bintang fosilah, di mana? Kira berapa? Jadi, esemalan tu kau ni kaya orang tu kiri. Semua orang sejauh ini mana tarah na? Baru kita tarah kira kerja siapa? Baru kau kerja siapa? Kau kau sila ke? Tapi kalau ke, aku mau bina anak si ayah ni. Tapi jauh sahaja amal tu kalau kita, amal tak kerja skut. Mungkin tu tapi kalau tu, amal tu dua kali. Amal tak kerja skut sih. Kalau mungkin tu tapi kerja. Aku dah mesukin, aku mau bina dalam nama si ayah ni. Wah arah dal kismata, lam yaksin hatta yuki mal bina. Anna lahuma. Kita berdua kau sih. Sudu tak boleh jual bela, jual terus jual terus tarbaya na besna gua tarah malik. Si malik ke, malik je dia peluman korak penjun to, sudu tak boleh tarah si kita bicara tarah, kali kita tarah jenis ni kita bela, boleh salah kor. Sudu si, ada bela sini, itu jenis tarah bicara si kiri, zaman anda, tak boleh, mil kita tarah bicara si. Amra, amam tu minat amra tu jenisnya bagaikan gitu. Mungkin ada yang nak kulekati juga. Hah? Kalau dua kolas se, khususnya dua kolas ada nipjuter kaya macam kau izinnya kaya baru tu. Mungkin tu juga. Ada dua kolas tengah, ekar korat tu di setara sikto, ada dua kolas tengah, ini dia kiri bay, khususnya, anak lama anak duli, anak lihat duli luna, oh ya, sudah. Kesini, anas. Kalau lihat tu orang tak guna tinggal, boleh cebalai. Jom ini, taruh di mana malik tu, di mana malik. Kita asal, ثم قيل هو قول ابي حنيفه خاصه جامع الصغير والاكبر شود একমাত্র কার কল قيل هو قول كل বাজার কাছে থেকে তিন জনের কল কবুল আসা আর এর দিবে মিয়ালাল কৃষ্ণ তাল হেফজ ইল আকার গায়র মুহতাজি লাগি অন যে আশা কইছে সবের ঐক্যমতে যা কাজী কাছে দাবি করার দরে ফয়সলা করবে না ইলে আশা কোন যে দলকে যে আল্লাহর কিসমত হেফজ কেউ কে হেফাজত কার মিয়ালাল কৃষ্ণ তো হেফজ কেউ কে হেফাজত কে বাটোলা কৃষ্ণ তো হেফজ দলকে বাটোলা করে দেন সেই না হেফাজতের জন্য ফিল আকারে গায়র মুহতাজি লাগি জমিন কেন্দ্রের মহতাজ নিয়ে উসকি তার জমির মধ্যে হেফাজতের জন্য বাটোয়ারা করার কোন প্রয়োজন নাই বুঝছে জমিনের মধ্যে হেফাজতের জন্য কোন বাটোয়ারা প্রয়োজন নাই কিসমতুল মিন যিনি তাবতাজুল কিয়ামহি আর কিসমতুল মিন মহতাজ হে ইলা কিয়ামিয়ত কি কিয়ামে মৃত্যু তার আল্লাহ মিন কা আম তাদের কি রে ভাই মৃত্যু নাই নাই আরে কিছু মিল্ক হচ্ছে তার তো গেলে কি আমি কিছু তো মিল্ক আর দিকে মিল্ক হচ্ছে আগে বাটোয়া করম মোহতাজে ইলে কি আমি মিল্ক থাকতে হবে জি ওলা মিল্কা অন্তর মিল্ক নাই তাহলে মত বস মন্তানে হোক কি মিল্ক কিছু যায় না তাহলে কিছু তো যায় যাওয়া দিলে ভাই মন্তনে ফন্তান আর গবাস বাস মন্তনে হয়ে গেছে গবাস আরে কিসমতে মিলকে মহতাজ দিকে কেন মিলকে দিকে আম তাদের মিলকিয়ত নাই যথামিত মিলকিয়ত কইব কোন ভাই না কাম করলে ভাই না তো কাম করতে পারে না তার কিনে না কি মিলকিয়ত নাই দেনা গো ফন্তান আর গবাস তাহলে বাটরা কোন ডাকির ভাই মন্তনে হয়ে গিয়া তাহলে বাটরা কি রে ভাই মন্তনে লাহাজা কাজ তো মানে তো ভাই না কাম না করে অথবা পর্যন্ত কি করবে না মহফুজ কাজী দু চক্ষু তলব যারা উপস্থিত আছে তাদের মোতালাবার কারণে কাজে তাদের মধ্যে কি করবো প্রচার করবো। গাইবের স্থলে কে আছে রে ভাই না বলে তো তকসিম করে গা কাজী আর কায়েম করে গা কোসি কো বুঝলে আর উসি না কবজা কর লে গা না বলে কি ইচ্ছা কো স্যার এক বুঝো নসিবা হো আর নসিবাল সবি জানে না বলে। এখন প্রশ্ন হচ্ছে কেন গাইবের শুরুতে মধ্যে একজন ওকে কায়েম করবো আর ওসির সবির শুরুতে একজন কিরে ভাই ওসি কায়েম করলো কে কাজ একজন প্রতিনিধি তার প্রতি একজন প্রতিনিধি হবে এটা জ্ঞান না বি নজরান নীল গায়ব পসবি কেউ কে ওসি কো কায়েম করনা কিস কো কায়েম করনা কেস কে ওকিল কো কায়েম করনা ইয়া সব কথা গায়েব আর সদিক থেকে এটা কার প্রতি রহম দিল রহম এলো কার প্রতি ভাই লাবুদ্দা মিন কামাতে বাইনা ফি হাল সূরাত ইনদা ওয়াইদা ইমাম আবু হানিফা মতলব যে এই সূরাত মন্ত বাইনা কি আছে ভাই কেন যে কি ভাই কাজাল কাই এই ইলক কি কাজাল কাই আর তো তোমরা কাজাল কাই বাইনা বিদিত করতে পারবে খেলাব আল্লাহুমা খেলাবে সামানকে কামাদ করনাহু এসাকে উস একতলাফ কো মাদলায় আমনে আপ হযরত কে সামনে সুলাসা পাইলে বয়ান কর চুকা হে প্রত্যেক জেতেকে একতলাফ দলায় ছো আমি একটু পূর্বে আপনাদের সামনে কি বলেছি বলেছি ইন কাবু কথা শেষ হলো না লাউ কানা মুস্তারিন মুস্তারিন লাম ইকসি মা গাইবত আহাদি আগর দুনো মুস্তারি হোক দুনের কাজে করে অবশ্যই যে আমরা জমিটাকে দুনের কিনছি লকারণ যে লামিয়াক সিম মা গাইবত আহাদি যদি এই জমিটা খুলি দেয় সূত্র হয় আর এর মধ্যে একজন উপস্থিত নাই বুঝি নি আমার সংস্থায় কাজে ফয়সলা করতে পারবে না তার পক্ষ থেকে উকিল নিযুক্ত করতে পারবে না কাজী এখানে তো ওয়ারিসের সূত্রে যে ব্যক্তি উপস্থিত নাই তার পক্ষ থেকে একটা প্রতিনিধি তৈরি করবে কাজী তার হিসাকে গ্রহণ করার জন্য আর এই মাসাদার যে মুস্তারি না হয় অত খরিদার সূত্রে আমরা এই জমিনের মধ্যে কি হয়েছে মালিক হয়েছি এর মধ্যে একজন উপস্থিত নাই তাহলে অনুপস্থিতে কাজ আমার গাড়ি দেখা অন্য আমাদের দেশে অনুপস্থিতে ফাঁস দেলা ধর 80 বছরের জেল দেলা 20 বছরের জেল দেলা বুঝিনি কাজ আলাল গাইব কে ভাই আলাল গাইব জায়েজ না ফয়সালা গাইবের ব্যক্তি ভাই জায়েজ হইতে পারে সে এমন কারণ দর্শাইতে পারে এই কারণে সে মামলা থেকে খালাস পাইতে পারে কিন্তু বর্তমানে হাকিম কি করে কাজ আলাল গাইব গাইবের ফয়সালা করে হ্যাঁ আপনি হেলের পরে যাই তারা যদি খোঁজার সূত্র মানি হয়ে থাকে লাম ইয়াকসিন কাজে পাঠানো করবে না মা গাইব কাজিম কে অনুম মেসে কিসে কেউ আদমে মজুদি গিয়ে তাদের মধ্যে একজন যে অনুপস্থিত থাকে তাহলে কাজে কি করবে না ফয়সালা করবে না তাহলে ওয়ারের সূত্রে ফয়সালা করতে পারবে আর এস্তারার সূত্রে একজন তো গায়েব থাকে ফয়সালা করতে পারবে না ব্যাপারটা কি বুঝা আসে যে কেন মিলার সূত্রে যদি একজন অনুপস্থিত থাকে তাহলে ফয়সালা করে দিতে পারবে পাঠনা করে দিতে পারবে কিন্তু এস্তারার সূত্রে একজন যদি গায়েব থাকে পাঠনা করতে পারবে না বললাম না বললাম বলা কাজে নিয়ে বিশ দিনে দুটো বাজে بلست سنا والغلق والحامية سعال الغلق أنا ملك الوارث ملك الوارث ملك الوارث ملك الوارث وارث ملك الوارث ملك الوارث ملك الوارث حتى يرد بالعيب یا تو کہ لوگ کر سکتا ہے آئے دنیا اللہ بولی جی بیتی مارا گسے مہرس شیر اکتا دیل کیم چلو دیل چلو میں دا آئے پرسے وارد دارا کیوں جی بیتی بیتی کو چھے کر کسے مہرس کسے کوئی بیتی کسے پھر دیتے بات جنہوں نے اے دنیا جنہوں نے جی بیتی تک جنہوں نے پھر دیتے بات তার ওয়ারেন্টের উপর দিতে পারত তাই দেখা হবে তো না ওয়ারেন্টটা দেখবে নিয়াবত ওয়ারেন্টটা কি নিয়াবত তাই আমি তো মুস্তাক যদি কি মহলার যদি জীবিত থাকত আর যে ইচ্ছা সে করে করছে এর মধ্যে আয়াত থাকা কারণ এটা জন ফেরত দিতে পারো না অর্থ ওয়ারেন্টের তো জন ফেরত দিতে পারো আর কোন বুঝনি ওই ইউরোপ দলে বিরাইবে رد کیا جائے گا اس وقت جنہیں آیت کے ذریعے وہاں تارکیتہ بیٹیوں کے لئے چلے کر دو بھی ارے تارکیتہ کر دو بھی ایلے میں آئی پچھے تارکیتہ تھا کرنے جائے کم پھر دیجے بڑھتا وہاں در کر کسو کوئی مستری پھر دیجے بڑھتا اسے رد کیا جائے گا آیت کے ذریعے اس وقت دیماز پر اول مورس اسے دی جس کو کھلے کس نے مولس کا مار تو پھر میں سنوں لگتا بھائی اور تم سرو یا رد دو بلائی بے جو دی مولس ہے جس کو کھلے کر رہتا کہ یہ میں نے آیت پر ہوگی سے تو مولس در شدی کی کیلو تو میں فرد دیتے پڑھا اسے نہیں بیٹیو کو سے اون باہا شہ بیٹیو کو سے یہ میں آیت پر سے مستقی وہ یہ بکتی تھا کریں جو میں فرد دیتے پڑھتا تار مولس در میں کسی لوگ فرد دیتے یسیر و مغروراً بی شرائع مغروراً پاس ہو جائے ہوئے مغرور دھوکہ کھا گیا بی اکتر بودھائی سکی شہ بکتی دھوکہ کیسے کھا چونے بھائی مغرور سے شرائع مغرور سے کرنے سے دھوکہ کیسے سورت مصرح کی دہاں سورت و حجر مجھے کریا تکنے بھائی حجر مجھے سنی حسین مصرح اشتران مورس جاری کرن مورس اکنے داری کنچے فرم آتا شمال آگا سے اس طرح ہوتا ہے بات کوئی سی کی روٹ سے امہ وارد میں جاتا اور تا استعمال کوئی خندان دیش سمہ اس تو ہی کر اے بڑے کیوں ہے اس تا ہے اے کیا کنچی رو مورس اکنے کی مورس کنچی رو اصل ہے ذاتی کنچے سے کیا مالک کیا تار مالک کنیوں سے نہیں یہ بندی مالک جو بکتی بھی کیوں سے چھے نا کنیوں سے چھے دورا کیسے کرتے گئے بھائی مولو سے بکتے نا وہاں اس بہت دورا کیسے دکا میں نے بکتے مولو سکینو نے کرنا یا کنو اولا دخورنا جو کی مات اور کیوں رو خوروی جو اولا دی کیوں رو ایک کی مطلب کہا کہ کہا مستاکی دی دھر میں وارث نا سرطہ کیوں نا امہ والا دے کے شہ عدد نا پھر یہ پوچھا رہا کاری دی کیا ہوئے مستاکی دی دھر میں کہا وارث نا کہ دی بے وارث نا یہ جو وارث بیا اور بی سمنا اللہ دھائی آنی تار ملو تار جے کی مطلب کہتے گا वारसे कातिका नहीं निको बाई तिका जो बिट्टू बिट्टू कोई से एवं काल जुमिन में ये बंदे में लेने निको बंदे समान और वाला देख कीमत बंदे समान वाला देख कीमत से नहीं निको या बाई तिका नहीं निको बाई तिका वारस नहीं है बाई तिका वारस नहीं है और वारस रहा वो बारे जी जो लोग मॉरेंस जो थकता तो � مستحقے اور اسے پوچھا دیسے نہ کہنا وارثے مہورثے پوچھا دیسے نہ মনুষ্য জীবিত থাকত তো এমন অবস্থায় বাইর থেকে জন্ম নিতে পারত ওয়ারেন দল বাইর থেকে নিয়ে নিব কাল বান্ধি সম আর ওলাদের কি কি মত বাইর দিব বাইর দোকান দিছে বাইরে দোকান দিছে কেলে একজন হাজরাতে নিজের পক্ষ থেকে মুদ্রাইল একজন নিজের পক্ষ থেকে মুদ্রাইয়ার মুদ্রালয় রইল ফয়সালা গায়েবের রইল না মর্যাদিকের রইল তুমি একটা জিনিস কিনছো তোমার কাছে যে বিক্রিতা তার কাছে তুমি রোধ করতে পারবে কিন্তু সে যে যার থেকে কিনেছে তার কাছে কি করতে পারবে না রোধ করতে পারবে না মোরতারে সানি মোরতারে আব্বালের কাছে বিক্রি করতে পারবে মোরতারে সানি বুঝলি ভাই আব্বালের কাছে রোধ করতে পারবে বুঝলি মোরতারে সানি মোরতারে আব্বাল ভাইয়ের সানি মোরতারে আব্বাল ভাইয়ের সানির কাছে কি রোধ করতে পারবে মোরতারে সানি ভাই আব্বালের কাছে রোধ করতে পারবে বুঝলি হাজির খসম হুনা অর্থ মুদ্রায় হুনা গায়েব সে তাহলে গায়েবের পক্ষ থেকে সে কি হইতে পারবে না খসম হইতে পারবে না তাহলে গায়েবের রূপে কিনে ভাই ফয়সলা করা যায় না বলেন পা ওয়াজাল ফলক পাস ওয়াজে হো গিয়া ফরক এস্তারা আর মিরাজ কি দরগান এস্তারা আর মিরাজ কে আরে কেন তো দুইজনের মধ্যে একদম কিলোর ভাই একজন মুদ্রায় মুদ্রালয় কিন্তু الدين لا يصل ترى دونوں میں کی بڑا فرق ہے এখানে মুদ্দাইয়ার মুদ্দালাই হইতে পারে এই জন্য কাজী ফয়সালা করবে, এখানে মুদ্দাইয়ার মুদ্দালাই হইতে পারে না এই জন্য কাজী করবে না ফয়সালা করবে। ওয়াজাল বলকো বাইনা, ওয়াজাল বলকো বাইনা।